بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، الجاء بار الأنبار حديث كتاب الأربعين النووية إمام نووي حديث من حسن إسلام المرء. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. حديث حسن رواه الترمذي. ابو هريره عبد الرحمن بن صخر الدوسي تعلم فرمت دي رسول الله صلى الله عليه وسلم فرمت دي: من حسن اسلام المرء تركه ما لا يعني. منشور خنوق منشور مسلمان خطا الدنيا اسلام تركه الكل اتار خاصلت الكل اسلام خاصلت بوت عصي এর বুতরে বেশি বালা খাসরত যদি মুসলমানের ইসলামের বালা তরিকে না গেলে সদের তর্ক হুমালায় আনি নালাগে দিয়ে নেই দেফল নীতি তে তাতু নালাগে দিয়ে নেই দেফল আনি ফজলি সিজ নগরণ ফজলি হাম নগরণ ফজলি হতা নখন বেফা বেলা ফাইদা ফায়দা সারা খাম জিন আছে দুনিয়াতো নাই আখরতো ফায়দা নাই দিনম্মাদি ফায়দা নাই আল্লাহ আছে ফায়দা নাই ইন নগরণ ইন্দিল্লা বেহার খাম নগরণ বেহার সিস এর দেফলন বেহার হতা নখন ফাল্টু খাম নগর ফাল্টু হতা নখন ফাল্টু মানুষের নবিরণ ইয়া নিদিয়া ধর মশলাম খুদ নখন টেলিভিশন চাইছে টাইম ফেলা দেফলা ফিল্ম চাইছে টাইম ফেলা দেফলা ফাল্টু খামিন ইন্দিল্লা খুদনে জুয়া খালার ইন্দিল্লা মুখদ্রাত নিশা খার সুড়া খার খাদা দি ফান খার কেলাই খুব বেহার খামিন ফেলা দেফল এম খুদ দিয়া ইন্দিল্লা খুদনে মানুষের বন্যায় করে বাতি কথা হর বল কলার কথা হর আধা কার ফিল্ম বানা দিন কলার কথা হর ই কই ফায়দা নাই ইন এর দেখল ইনসান মুসলমানের ফায়দা নদী দুনিয়া তো আখির তো তো এসেছি দেখল কেলা ফিল আখির মানুষই বা দুনিয়াতে যাইবই তাতে জনতা যা করিব নলে জাহান নামও যাইবই তো তে হার সেকেন্ড সেকেন্ড তাতু ইন আল্লাহ হাসি হিসাব আছে হেতাল বলি ফিরে সে লেখের দে ইয়া আনল্লা বলে তাতু গণিমত হাসল করা বলি উত্তরে ইন্দিল্লা তার ফেলরে তার খামরে তার হতারে বেশি ফায়দাম্মাদে ইস্তেমাল করা পরে খামানিম্মা দিও গম্মান খামাইব গম খাম করিব গম্মান চলিবি দিব এ নদিয়া বাতি সিজতো দূরে যাইবই তো ইসলামর ইয়ান বেশি বালা তরিকা হাকি হচ্ছে এখন কে নাকি ফজলি সিজে দেখালা ফজলি খামে দেখালা মানুষের কামিয়াবি খানে বেশ নহন ফজলি খানা মানুষে খায়া হামবর্গর খার বুরুস খার সন্দুইস খার ওয়াং খার খানা খাই বাদে খানা খাইস আলহামদুলিল্লাহ ইয়া বাদে জিয়ান দেখি আন খার ওয়াং খার ওয়াং খার বেশি খার হালাওয়া খার পটাতে সার আলুগুলা ওয়াং খার গালিয়ানো তো আকর্ষণ দূর করে সদনে বেখাবার থাকে ইয়ানো গম ন মানুষ গিয়ে গুচ্ছ কিনতে চাই অমর খত্তাবে দেখকে মানুষের তুই কী করতে সদে গুচ্ছ কিনতে চাই সদে সদে মনে সদ দে তোলা অমর সদে মনে জিয়ান খান খামা কিনা করিব নি খা করিব নি সুফান আল্লাহ ফেয়ান মনের উল্টা চলি পেললে মানুষের কাহিনী আবি ফজলি সদনে ফজলি গুম বেশি চা সদর বাদে ফসল বাদে যিখিনি নগরী আর গুঞ্জা ফেলা এন এবাৰ টাইম ফসল বাদে কোরআন ফুললে দোয়া দুরুজ করলে জিকির করলে হাজনে বিন্দার আজকার ইম ফুললে কোরআন ফুললে বাদে বেল উড়ি বাদে বেল উড়িয়ে উড়িয়ে 10 মিনিট আনিক বাদে 15 মিনিট আনিক বাদে কিরা হাত নোয়াশিললে এসে নোয়াশি দিয়ে মানসি বা উগ্রমরা আকহজ মুকাম্মল আদে গুজন সোফা ফসলের বাদে গুঞ্জা ফেলা রাখতা সবাই গুঞ্জনের মতলব এখানে সদনে দেরি করে গুঞ্জা রাখতা ফোয়াত্তা উড়ি না পারার ফসল নসান পড়ি না পারার ইম ফজলি আল্লাহ আকবর লাগে দিন জাগুই ফজলি খাম করলে জরুরি কিন্তু জাগুই ইন্দিল্লা ফজলি খরচা করে সদনে নালাগে দিন কিনার থাকে জিয়ান দেখি আন কিনের জুতা হাঁ দেখি নিয়ে বাজো হাঁ দেখি নিয়ে গরম মারা আফাড়ি জাফাড়ি ওয়ান ফুল দেখে আনের ওয়ান দেখে টাকি দিয়ে ওয়ান এনে লাগে দিয়ে সুবহান আল্লাহ দুনিয়ার আয়েসি ফজলি ইম বেকুলিন ইসলাম আমার মানা ইন এর দন সা ইন আমার হিসাব আছে তাহলে মুসলমান কামিয়াবি বা জীবনে কি ফজলি সুযোগ দেখালা اتلا حديث من النبي صلى الله عليه وسلم هذا تاكيد وجوده والله اعلم، وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم.